এখানে আবার কিছু প্রোগ্রামে আজকাল বাউল শিল্পীদের গান গাওয়ার আগে এরা জনের থাকে, এরা বলে আপনি খালি গানই গাবেন কিন্তু কোনো কথা কবেন না, এটা বলে মানুষকে মানে যেমন বিপদে ফেলে যাওয়ার কেমন হচ্ছে, কারণ আমরা যেমন প্রোগ্রাম করতে পারছি না, প্রোগ্রাম করতে গেলে খোলা মাঠে প্রোগ্রাম করতে গেলে মানে ভয় একটা ভয় কি না কি হয়ে যায়। কে দে বলেন লালন ফকির কে মো Thank you.